फिर न जोरे ने कोईरा एक दिन खोया जावे जोवार भाटाए पोईरा तुई चो नदी होया जावे ओड़ा चोखे जा देखिलाम ताई रोया जावे ओ ओड़ा चोखे जा देखिलाम ताई रोया जावे चोखेर नजरे एमनि कोइरा एकदिन खोया जावे जोवार भाटाय पोइरा तुई चो नदी होया जावे ओड़ा चोखे जा देखिलाम ताई रोया जावे ओ ओड़ा चोखे जा देखिलाम ताई रोया जावे সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথা ও চোখের কাছে নয় রে গোপন নয় চোখেরই নাম আর শ্রীনগর একে একে মনের খবর চোখেরই নাম আর শ্রীনগর একে একে মনের খবর সে তো কোয়া যাবে ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে জোয়ার ভাটায় পইরা তুই চো নদী হইয়া যাবে ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে এই চক্ষুতে রৌদ্র ওঠে আবার ওঠে এই চক্ষুই আপন করে আবার করে চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায় চোখে যদি কেউ না তাকায় দিয়া যায় চইলা যায় সেও সইয়া যাবে ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে জোয়ার ভাটায় পইরা তুই চো নদী হইয়া যাবে ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে